ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد আমরা রোমক বাহিনীর আক্রমণের দ্বারপ্রান্তে ছিলাম। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু একজন অভিজ্ঞ সেনাধ্যক্ষ হিসেবে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। একদিন রাতে তিনি অনুভব করলেন যে ভোরবেলা রোমক বাহিনী সম্মিলিতভাবে আক্রমণ চালাবে। তিনি রাতের বেলায় সমস্ত মুসলমান সৈন্যকে, যাদের সংখ্যা বর্ণনা করা হয়েছে 40 থেকে 46 হাজার, বহু ক্ষুদ্র দলে বিভক্ত করে প্রত্যেক দলের জন্য একজন করে অভিজ্ঞ বীর ব্যক্তিকে প্রধান কর্মকর্তা নিয়োগ করলেন এবং কমান্ডার নিয়োগ করলেন এবং বাছাইকৃত কমান্ডারদেরকে একটি ছোট দল তার নিজের সাহচর্যের জন্য নির্ধারণ করে অতি সুনিপুণতার সাথে প্রত্যেক কমান্ডারকে তার কর্তব্য সম্পর্কে উপযুক্ত পরামর্শ প্রদান করলেন। রোমক বাহিনীর পক্ষ থেকে প্রথমে 40 হাজারের অশ্বারোহীর একটি বাহিনী আক্রমণ করল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার মুষ্টিময় সহচর সহ সামনে অগ্রসর হয়ে ওই বাহিনীটিকে বিতাড়িত করে দিলেন। এরপর জর্জ ইবনে জায়েদ নামক রোমক সেনাপতি এগিয়ে এলো এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে কিছু কথা বলার জন্য আহ্বান করল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার নিকট গেলেন। তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে অতি সুন্দরভাবে ইসলামের মূল তত্ত্ব বুঝিয়ে দিলেন। তিনি তৎক্ষণাৎ মুসলমান হয়ে একা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ইসলামী বাহিনীতে চলে এলেন এবং মুসলমানদের সাথে শরিক হয়ে রোমান বাহিনীর উপর হামলা করলেন। ওই যুদ্ধে জর্জ রাদিয়াল্লাহু আনহু, জর্জ রহমতুল্লাহ আলাই ইবনে জায়েদ যিনি ছিলেন, অতি বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। উভয় দিক থেকে তুমুল যুদ্ধ শুরু হল। মুসলমান সেনাপতিদের বিস্ময়কর বীরত্ব, মুসলমানদের সংখ্যা স্বল্পতা সত্ত্বেও কোনো সৈন্যের অন্তরে হিম্মত হারা অথবা হতোদ্যম হওয়ার কোনো কল্পনা পর্যন্ত উদয় হতে দিল না। উৎসাহ উত্তেজনার অবস্থা এরূপ ছিল যে ইসলামী বাহিনীর নারীরাও মহিলারাও লড়াই করে কাফেরদের হত্যা করতে যোগ দিল। আবু সুফিয়ান রাজাজ অর্থাৎ যুদ্ধের কবিতা পাঠ করে অন্তরে জোশ এবং যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করেছিলেন। ইকরামা রাজিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেছিলেন যে কে আসো আমার হাতে মৃত্যুর জন্য বায়াত করবে। তৎক্ষণাৎ জিরার ইবনে আজওয়ার এবং অন্যান্য 400 লোক তার হাতে বায়াত করলেন। হয়তো আমরা শহীদ হয়ে যাব অথবা বিজয়ী বেশে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসব। এরপর এই দলটি রোমক বাহিনীর মধ্যে ক্ষুধার্ত নেকড়ে ঝাঁপিয়ে পড়লেন। মিকদাদ রাজিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে সুরা আনফালের তেলাওয়াত করে মুসলমান যোদ্ধাদের মনে শাহাদতের উদ্দীপনা সৃষ্টি করেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু, আবু উবাইদা রাজিয়াল্লাহু আনহু, ইবনে জাররা রাজিয়াল্লাহু আনহু, সুরাবিল ইবনে হাসান রাজিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাজিয়াল্লাহু আনহু, হারিস রাজিয়াল্লাহু আনহু, জিরার রাজিয়াল্লাহু আনহু, জর্জ রহমতুল্লাহ আলাই প্রমুখ মুসলমান বীর যে কীর্তি আঞ্জাম দিলেন তা আজ পর্যন্ত আকাশের সূর্য অবলোকন করেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তলোয়ার এবং খঞ্জর, তীর এবং বর্ষার ব্যবহার অতি তীব্র এবং ক্ষিপ্রতার সাথে চালু ছিল। জোহর এবং আসরের নামাজে মুসলমান যোদ্ধারা নিছক ইশারা ইঙ্গিতেই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে আদায় করেছেন। দিন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হল না। অবশেষে রোমকরা সারাদিনের কষ্ট ক্লেশে ক্লান্ত এবং শ্রান্ত হয়ে মুসলমানদের মোকাবেলায় শেষ করতে পারল না, পিছনে হটল এবং হটতে হটতে পাহাড়ের পাদদেশে গিয়ে পৌঁছল। কিন্তু মুসলমানরা তাদের সাথে অগ্রসর হতে হতে এবং ঠেলতে ঠেলতে সামনে চলে গেলেন। যখন পিছু হটা এবং পলায়ন করার জায়গা রইল না, ওরা এদিক সেদিক করতে লাগলো, তবু মুসলমানরা তাদের পিছনে ছাড়ল না। বহু রোমকরা পানিতে ডুবে, বহু খানাখন্দকে পড়ে মারা গেল। 130,000 রোমক প্রাণ হারালো। অন্যরা তাদের প্রাণ নিয়ে পলায়ন করল। পলায়নকারীদের মধ্যে ঘোড়া সওয়ারই বেশি ছিল। পদাতিকরা প্রায় সবাই মারা গেল। যুদ্ধে সারাদিন এবং সারা রাত চালু থেকে পরদিন ভোরবেলা মুসলমানদের বিজয় আকারে শেষ হল। রোমক সৈন্য থেকে ময়দান সম্পূর্ণ শূন্য দেখা গেল। রোমক বাহিনীর প্রধান সেনাপতি হিরাক্লিয়াসের সহোদর তাজারুকও মারা গেল। আরও কতিপয় সেনাপতি মারা গেল। মুসলমানদের 3,000 মুজাহিদ শহীদ হলেন। এই 3,000-এর মধ্যে ন মুসলিম জর্জ রহমতুল্লাহ, ইবনে জায়েদ, ইকরামা রাজিয়াল্লাহু আনহু, আমর ইবনু ইকরামা রাজিয়াল্লাহু আনহু, সালামা ইবনু হিশাম রাজিয়াল্লাহু আনহু, আমর ইবনু সাইদ রাজিয়াল্লাহু আনহু, আবান ইবনু সাইদ রাজিয়াল্লাহু আনহু, হিশাম ইবনুল আসি রাজিয়াল্লাহু আনহু, হিবার ইবনুল সুফিয়ান রাজিয়াল্লাহু আনহু, তুফাইল ইবনু আমর রাজিয়াল্লাহু আনহু, এরকম শহীদদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইয়ারমুক যুদ্ধ 13 হিজরির রবিউল আউয়াল বা রবিউল সানিতে সংঘটিত হয়েছে বলে বর্ণনা করা হয়, কিন্তু ইয়ারমুক যুদ্ধ নির্ঘাত জুমাদিয় সানির শেষ দিনগুলোতে আসলে প্রকৃতপক্ষে সংঘটিত হয়েছিল। রোমক সৈন্যরা ইয়ারমুকে আসার আগে মুসলমানরা বসরা প্রভৃতি স্থান জয় করেছিলেন। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু ইন্তেকাল। শাম দেশ অর্থাৎ সিরিয়া ইয়ারমুকের যুদ্ধ কায়সার হিরাক্লিয়াসকে স্তম্ভিত করে দিয়েছিল। ইয়ারমুকের পলাতক সৈন্যরা যখন হিমসে হিরাক্লিয়াসের নিকট, যেখানে তিনি যুদ্ধের ফলাফলের অপেক্ষা করছিলেন, সেখানে সে অপেক্ষা করছিল, যখন সেখানে সেই সংবাদ পৌঁছল, তখন সে তার কয়েক লাখ সৈনিকের মুষ্টিময় তার যে এত বড় সৈনিকের বহর মুষ্টিময় মুসলমানদের সাথে তছনছ হওয়ার কথা শুনে হতভম্ব হয়ে পড়ল এবং তৎক্ষণাৎ হিমস থেকে রওনা হয়ে অন্য কোথাও চলে গেল। যাওয়ার সময় এই নির্দেশ দিয়ে গেল যে দামেস্ক এবং হিমস শহরকে ভালোভাবে দুর্গবেষ্টিত এবং সুদৃঢ় করতে হবে। মুসলমানগণ ইয়ারমুক থেকে অগ্রসর হয়ে দামেস্ক অবরোধ করেছিলেন। শামদেশ যেন মুসলমানরা দখল করেই ফেলেছিলেন কিংবা দখল করার উপক্রম করেছিলেন। হিরাক্লিয়াসের কোমর ইয়ারমুকে ভেঙে গিয়েছিল। তখন আরবের দিকে চোখ তুলে তাকানোর চাইতে রোমকদের চোখ স্বয়ং নিজেদের মৃত এবং ধ্বংসই বেশি উঠেছিল। অনুরূপভাবে ইরাকের উর্বর এবং বিস্তীর্ণ অঞ্চল মুসলমানদের দখলে এসেছিল। ইসলামী রাষ্ট্র আরব দেশে সুদৃঢ় এবং সুস্থির হয়ে ইরান এবং রোমের সীমানাকে পেছনে হটানো এবং নিজেদের বিস্তৃত হওয়ার ক্ষেত্রে আত্মনিয়োগ করেছিল। 13 হিজরির জমেদুল সানির শুরুতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হন। এক নাগারে 15 দিন মারাত্মক জ্বর ছিল। তিনি যখন নিশ্চিন্ত হলেন যে নিদানকাল মানে দুনিয়া থেকে বিদায়কাল ঘনিয়ে এসেছে, তখন তিনি সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহুকে ডেকে খেলাফত সম্পর্কে পরামর্শ করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহুকে তিনি জিজ্ঞেস করলেন যে উমর সম্পর্কে তোমার ধারণা কি। তিনি বলেন যে উমরের মেজাজ তো কঠোরতা বেশি। তিনি বলেন উমরের কঠোরতার কারণ হচ্ছে আমি কোমল স্বভাবের ছিলাম। আমি স্বয়ং অনুমান করতে পেরেছি যে আমি যে বিষয়ে কোমলতা অবলম্বন করতাম তাতে উমরের অভিমত কঠোরতার দিকে আসক্ত মনে হতো, কিন্তু যেসব ব্যাপারে আমি কঠোরতা অবলম্বন করেছি তাতে উমর সর্বদা কোমলতার দিকে অবলম্বন করত। আমার ধারণা খেলাফত তাকে নিশ্চিতভাবে নরম দিল এবং সংযত বানাবে। এরপর তিনি উসমান গনি রাজিয়াল্লাহু আনহুকে ডেকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন। তিনি জবাব দিলেন যে উমরের অন্তর তার বহির্ভাব অপেক্ষা উত্তম, আমাদের মধ্যে কেউ তার সমকক্ষ হতে পারবে না। তারপর তিনি আলী রাজিয়াল্লাহু আনহুকে ডেকে একই প্রশ্ন তাকেও জিজ্ঞেস করলেন। তিনিও ঠিক সেই জবাবই দিলেন যা উসমান রাজিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। তালহা রাজিয়াল্লাহু আনহু আগমন করলেন। তিনি তার সামনেও বললেন আমার ইচ্ছা যে উমর ফারুককে মুসলমানদের খলিফা নিযুক্ত করে যাব। তালহা রাজিয়াল্লাহু আনহু বলেন আপনি আল্লাহ তাআলাকে কি জবাব দিবেন যে আপনি প্রজাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন। একথা শুনে তিনি বললেন যে আমাকে উঠিয়ে বসিয়ে দাও। অতঃপর তাকে বসানো হলো। তিনি বলেন যে আমি আল্লাহ তাআলাকে জবাব দিব আমি তোমার সৃষ্টিজীবের উপর তোমার সৃষ্ট জীবের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খলিফা নিযুক্ত করেছি। একথা শুনে তালহা রাজিয়াল্লাহু আনহু চুপ হয়ে রইলেন। তারপর তিনি উসমান রাজিয়াল্লাহুকে ডেকে ওসিয়তনামা লেখার নির্দেশ দিলেন। রোগের প্রকোপের দরুন আবু বকর রাজিয়াল্লাহু থেমে থেমে কথা বলছিলেন এবং উসমান রাজিয়াল্লাহু তা লিখে যাচ্ছিলেন। যে ওসিয়তের বিষয়বস্তু ছিল এইরূপ যে এটা হচ্ছে সেই চুক্তি যা খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু এর তার ইহলৌকিক জীবনের শেষ সময় এবং পরলৌকিক জীবনের প্রথম সময় করেছেন। এরূপ অবস্থায় কাফের ব্যক্তিও ইমান আনয়ন করে এবং কাফের অর্থাৎ পাপী ব্যক্তিও কাফের ব্যক্তিও বিশ্বাস স্থাপন করে। আমি তোমাদের উপর উমর ইবনুল খাত্তাবকে নিযুক্ত করেছি এবং আমি তোমাদের মঙ্গল এবং কল্যাণ করতে ত্রুটি করিনি। অতএব উমর যদি সুবিচার এবং সবর দ্বারা পরিচালিত হয় তবে তা হবে তার সম্পর্কে আমার অভিজ্ঞতার ফল, আর যদি সে অন্যায় এবং অবিচার করে তবে আমি গায়েব সম্বন্ধে অবহিত নই। আমি তো মঙ্গল এবং কল্যাণই কামনা করেছি আর প্রত্যেক ব্যক্তি তার কর্মফল ভোগ করে থাকে। ওয়াসায়া আলামুল্লাযীনা যালামু আইয়ামুন ক্বালিবিয়ান ক্বালিবুন। অত্যাচারীরা শীঘ্র জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহুর শেষ বাসন যখন এই ইচ্ছাপত্র লিপিবদ্ধ হল, তখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু সেটি জনগণের মাঝে পাঠ করে শোনাতে বললেন। তারপর তিনি সেই মারাত্মক পীড়িত অবস্থায় বাইরে বেরিয়ে এলেন এবং মুসলমানদের উদ্দেশ্য করে বললেন, আমি আমার কোনো প্রিয় আত্মীয়কে খলিফা বানাইনি, আর আমি কেবল আমার নিজের মত অনুসারেই উমর ফারুক রাজিয়াল্লাহুকে খলিফা বানাইনি, বরং বিজ্ঞজনদের পরামর্শ নিয়েই খলিফা বানিয়েছি। এখন তোমরা কি এই খলিফার ব্যাপারে সন্তুষ্ট, যাকে আমি তোমাদের জন্য নির্বাচন করেছি? একথা শুনে জনতা বলল, আমরা আপনার নির্বাচন এবং আপনার রায় পছন্দ করছি। তারপর সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু বললেন, তোমাদের কর্তব্য হচ্ছে উমর ফারুকের কথা শোনা এবং তার আনুগত্য করা। সবাই তা মেনে নিল। উমর ফারুক রাজিয়াল্লাহুকে উদ্দেশ্য করে তিনি বললেন, হে উমর, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আমার প্রতিনিধি বানালাম, তুমি আল্লাহ তাআলাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করতে থাকবে। হে উমর, আল্লাহ তাআলার কিছু হক আছে যা রাতের সাথে সম্পর্কযুক্ত, তা দিনে কবুল করবেন না। অনুরূপ কিছু হক দিনের সাথে সম্পৃক্ত, তা তিনি রাতে কবুল করবেন না। আল্লাহ তাআলার নফল সমূহ কবুল করবেন না যে পর্যন্ত ফরজ সমূহ আদায় করা না হবে। হে উমর, যার সৎকর্ম কিয়ামতে ভারী হবে সেই মুক্তি পাবে, আর যার অসৎকর্ম সৎকর্ম কম হবে সে বিপদগ্রস্ত হবে। হে উমর, মুক্তির পথ কোরআন মাজিদের উপর আমল এবং ন্যায়ের অনুসরণ দ্বারা লাভ করা যায়। হে উমর, তুমি কি জানো না যে উৎসাহ দান এবং ভয় দেখানো এবং ভীতি প্রদর্শন এবং সুসংবাদ দানের আয়াতসমূহ কোরআন মাজিদে পাশাপাশি নাজিল হয়েছে, যাতে মুমিনরা আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে। হে উমর, কোরআন তেলাওয়াতের সময় যখন জাহান্নামীদের আলোচনা আসবে, তখন তুমি দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো না, আর যখন জান্নাতীদের আলোচনা আসবে, তখন তুমি দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে তাদের মধ্যে সামিল করো। হে উমর, তুমি যখন আমার এই উপদেশগুলো অনুসরণ করবে, তখন আমাকে যেন তোমার কাছেই বসা দেখতে পাবে। এই ইচ্ছাপত্র এবং উপদেশ প্রবৃত্তি কার্যক্রম 13 হিজরির 22 জামাদিউস সানি সোমবার অনুষ্ঠিত হয়। 22 এবং 23 জামাদিউস সানির মধ্যবর্তী রাতে অর্থাৎ মঙ্গলবার রাত বাদ মাগরিব এর সময় 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইশার পূর্বেই তাকে দাফন করা হয়। 2 বছর কয়েক মাস তিনি খিলাফতের অধিষ্ঠিত ছিলেন। মক্কায় গভর্নর আত্তাব ইবনে উসাইদ রাজিয়াল্লাহু এবং মক্কায় ওই দিনই তিনি ইন্তেকাল করেন, যেদিন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু উমর ফারুক রাজিয়াল্লাহুর খেলাফতের জন্য ইচ্ছাপত্র লিপিবদ্ধ করেন এবং মুসলমানদেরকে তা অবহিত করেন। সেটি ছিল তার জীবনের শেষ দিন। ওই দিনই ইচ্ছাপত্র লেখার পর মুসান্না ইবনু হারিসা, যিনি হীরা থেকে মদিনা অভিমুখে রওনা করেছিলেন, মদিনা মুনারা পৌঁছেন। সেখানকার ইরাকের অবস্থা এই দাঁড়িয়েছিল যে খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু স্বয়ং অর্ধেক সৈন্য নিয়ে এবং অর্ধেক মুসান্না ইবনু হারিসার নিকট রেখে যখন সিরিয়া গমন করেছিলেন, তখন ইরানি সিপাহসালার বাহমান জাদুওয়াং খালিদ ইবনে ওয়ালিদের অনুপস্থিতিতে মুসলমানদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করা সহজভাবে এক বিরাট বাহিনী নিয়ে এলো। মুসান্না ইবনুল হারিসা রাজিয়াল্লাহু হীরা থেকে অগ্রসর হয়ে বেবিলনের নিকট ওই ইরানি বাহিনীর মোকাবেলা করলেন। তুমুল যুদ্ধ হলো, বহু রক্তারক্ত এবং হতাহতের পর ইরানিরা চরম পরাজয় বরণ করল। মুসান্না ইবনুল হারিসা রাজিয়াল্লাহু মাদানের কাছাকাছি পর্যন্ত ইরানিদের ধাওয়া করে হীরায় প্রত্যাবর্তন করলেন। এই পরাজয়ের পর ইরানিরা তাদের আভ্যন্তরীণ ঝগড়া মুলতবি রেখে এবং ইরানি সেনাপতি এবং মন্ত্রীবর্গ তাদের শত্রুতা ভুলে গিয়ে পুনঃ প্রস্তুতি আরম্ভ করল। সারা দেশ এবং প্রদেশসমূহে রণ উন্মাদনা উতলে উঠল। ইরানি জাতিগোষ্ঠী এবং দেশের নেতৃবর্গ সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যেতে এবং লড়াই করার মরার জন্য প্রস্তুত হয়ে গেল। মুসান্না রাজিয়াল্লাহু যখন ইরানিদের সামরিক প্রস্তুতি সম্পর্কে অবগত হলেন, তখন তিনি তার সৈন্য স্বল্পতা নিয়ে বিচলিত ছিলেন। তিনি বাশির ইবনে খাসাসা রাজিয়াল্লাহুকে স্থলবর্তী করে স্বয়ং মদিনা ছুটে গেলেন। উদ্দেশ্য খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিকভাবে অর্থাৎ আবু বকর রাজিয়াল্লাহুর মৌখিকভাবে সমস্ত বৃত্তান্ত খুলে বলা এবং পরিস্থিতির গুরুত্ব এবং নাজুকতাকে উপলব্ধি করানো। মুসান্না রাজিয়াল্লাহু যখন মদিনায় পৌঁছলেন, তখন সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু এর জীবনের মাত্র কয়েকটি ঘন্টা অবশিষ্ট ছিল। তিনি মুসান্নার নিকট সমস্ত বৃত্তান্ত শুনলেন এবং উমর ফারুক রাজিয়াল্লাহুকে বললেন, তুমি সৈন্য সমবেত করে মুসান্নার সাথে অবশ্য অবশ্য দ্রুত রওনা করবে। উমর রাজিয়াল্লাহু যখন তার নিকট থেকে বাইরে গেলেন, সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহু বললেন, হে আল্লাহ, আমি উমরকে মুসলমানদের কল্যাণ এবং ফিতনা ভাসাদের আশঙ্কা দূর করার জন্য আমার পরে খলিফা নির্বাচিত করেছি। আমি যা করেছি মুসলমানদের মঙ্গলের জন্য করেছি। তুমি অন্তর্যামী, অন্তরের অবস্থা সম্পর্কে সম্যক ওয়াকিফাল। আমি মুসলমানদের পরামর্শ নিয়েছি এবং তাদের মধ্য থেকে সবচেয়ে উত্তম শক্তিমান মঙ্গলকামী বিশ্বস্ত ব্যক্তিকে তাদের শাসক বানিয়েছি। অতএব তুমি আমার খলিফাকে তাদের মধ্যে কায়েম রাখো। তারা তোমার বান্দা এবং তাদের কপাল তোমার হাতে। তাদের শাসকদের সৎ বানিও আর উমরকে উত্তম খলিফা বানিও এবং তার প্রজাদেরকে তার জন্য উত্তম প্রজা বানিও। আলী রাজিয়াল্লাহুর প্রতিক্রিয়া। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর উফাতের খবর যখন মদিনায় ছড়িয়ে পড়ল তখন গোটা শহরে ক্রন্দন এবং বিলাপের উচ্চ স্বর পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের দিন যেরকম মানুষের যেই চিত্র ফুটে উঠেছিল, আলী রাজিয়াল্লাহু এই খবর শুনে কেঁদে ফেলেন এবং কাঁদতে কাঁদতে তার অর্থাৎ আবু বকর রাজিয়াল্লাহুর গৃহে উপস্থিত হলেন। তারপর তার দরজায় দাঁড়িয়ে বললেন, হে আবু বকর, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করুন। আল্লাহর কসম, আপনি তামাম উম্মতের মধ্যে সর্বোত্তম ইমান আনয়ন করেছিলেন এবং ইমানকে আপনার চরিত্র বানিয়েছিলেন। আপনি সর্বাধিক ঐশ্বর্যশালী এবং সবচেয়ে নবীর নিরাপত্তা বিধানকারী, অর্থাৎ নবীর নৈকট্য আপনি ছিলেন। আপনি সবচেয়ে ইসলামের পৃষ্ঠপোষক এবং মঙ্গলকামী ছিলেন। আপনি স্বভাব চরিত্র দান জ্ঞান এবং হেদায়তের ক্ষেত্রে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতম। আল্লাহ তাআলা আপনাকে ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দিন। অন্যরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেছে, আপনি তাকে সত্যবাদী বলেছেন। অন্যরা যখন আল্লাহ রাসূলকে অবজ্ঞা করেছে, আপনি তাকে সহানুভূতি দেখিয়েছেন। মানুষ যখন সাহায্য সহযোগিতা থেকে বিরত ছিল, আপনি তখন উঠে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন। আল্লাহ আপনাকে তার কিতাবে সিদ্দিক বলে আখ্যায়িত করেছেন, যে সত্য এনেছে এবং সত্যকে সত্য বলে মেনেছে। আপনি ছিলেন ইসলামের আশ্রয়স্থল এবং কাফেরদের বিতরণকারী। না আপনার কোনো যুক্তি ভিত্তিহীন হয়েছে, না আপনার দৃষ্টি শক্তিহীন হয়েছে। আপনার আত্মা কখনো বিরতা দেখায়নি। আপনি পাহাড়ের মতো দৃঢ় ছিলেন। ঝঞ্ঝাবায়ু না আপনাকে উপড়াতে পেরেছে, না টলাতে পেরেছে। আপনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তুমি দুর্বল দেহী, মজবুত ইমানদার, কোমল হৃদয়, আল্লাহ নিকট উচ্চ মর্যাদাশীল, জমিনে সম্মানিত, মুমিন কুলের শ্রেষ্ঠ। না তোমার সামনে কারো লালসা হতে পারে, না কামনা। দুর্বল আপনার কাছে সবল এবং সবল ছিল দুর্বল, যে পর্যন্ত না আপনি দুর্বলের হক বুঝিয়ে দিয়েছেন এবং সবলের নিকট থেকে হক বুঝে নিয়েছেন। ওমর ফারুক রাজিয়াল্লাহু আবু বকর রাজিয়াল্লাহুর মৃত্যু সংবাদ শুনে বললেন, হে খলিফাতুর রসুল, তুমি তোমার পরে জাতিকে বড় কষ্টে কষ্ট দিলে, তাদেরকে বিপদে ফেলে গেলে। তোমার ধূলিকণা পর্যন্ত পৌঁছাও খুব কষ্টকর, তোমার সমান কিভাবে করতে পারি? আবু বকর রাজিয়াল্লাহু এর খেলাফতকালে যে কর্মকর্তা গভর্নররা ছিলেন, আবু উবাইদা ইবনু জাররা রাজিয়াল্লাহু বাইতুল মালের কর্মকর্তা ছিলেন এবং তত্ত্বাবধায়ক ছিলেন, বিচার বিভাগের দায়িত্বে ছিলেন ফারুকে আজম রাজিয়াল্লাহু অর্থাৎ উমর ফারুক রাজিয়াল্লাহু, আলী রাজিয়াল্লাহু এবং উসমান রাজিয়াল্লাহুকে কিতাবত বা পত্র লিখন এবং অফিস পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কেউ অনুপস্থিত, তারা অনুপস্থিত থাকলে যিনি উপস্থিত থাকতেন তিনি তার দায়িত্ব আঞ্জাম দিতেন। আত্তাব ইবনে উসাইদ রাজিয়াল্লাহু ছিলেন মক্কা মুয়াজ্জামার কর্মকর্তা। তিনি এবং আবু বকর রাজিয়াল্লাহু একই দিন ইন্তেকাল করেন। তাইফের কর্মকর্তা ছিলেন উসমান ইবনে আস রাজিয়াল্লাহু, মুহাজির ইবনে উমাইয়া রাজিয়াল্লাহু সানার এবং জিয়াদ ইবনে লবিদ রাজিয়াল্লাহু হাদরামাউতের কর্মকর্তা ছিলেন। ইয়ালা ইবনে উমাইয়া খাওলান প্রদেশের, আবু মুসা আল আশারি ইয়ামানের, মুয়াজ ইবনে জাবাল জুনদের, আলা ইবনে হাজরামি বাহরাইনের, আয়াজ ইবনে গানাম দৌমাতুল জান্দাল এবং মুসান ইবনুল হারিসা ইরাকের কর্মকর্তা এবং প্রশাসক পদে নিযুক্ত ছিলেন। শেষ পর্যন্ত আবু উবাইদা ইবনু জাররাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে সিরিয়া পাঠানো হয়। ইয়াজিদ ইবনু আবু সুফিয়ান রাজিয়াল্লাহু, আমর ইবনুল আস রাজিয়াল্লাহু এবং সুরাহবিল ইবনু হাসানা রাজিয়াল্লাহু সিরিয়ার বিভিন্ন ফ্রন্টে সেনাপতিদের দায়িত্বে নিযুক্ত ছিলেন। আবু বকর রাজিয়াল্লাহু খেলাফতকালে খালিদ ইবনু ওয়ালিদ রাজিয়াল্লাহু প্রধান সেনাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। কায়কাউস এবং কায়খাসরুর সাম্রাজ্যের সাথে একজন সেনাপতি হিসেবে রুস্তমের যেরূপ ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল, খিলাফতকালে সিদ্দিককে আকবর রাজিয়াল্লাহুর সাথে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহুর এরূপ সম্বন্ধ ছিল। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু এর প্রথম স্ত্রী ছিলেন কাতিলা বিনতু আব্দুল উজাইরি রাজিয়াল্লাহা। তার গর্ভে প্রথমে আবদুল্লাহ ইবনে আবু বকর রাজিয়াল্লাহু, তারপর আসমা বিনতে আবু বকর রাজিয়াল্লাহা এর জন্ম হয়। আবু বকর রাজিয়াল্লাহু এর দ্বিতীয় স্ত্রীর নাম ছিল উম্মে রুমান। তার গর্ভে জন্মগ্রহণ করেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাজিয়াল্লাহু এবং হযরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহা। আবু বকর রাজিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন, তখন তার প্রথম স্ত্রী ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন, তাই তিনি তাকে তালাক প্রদান করেন। দ্বিতীয় স্ত্রী উম্মে রুমান ইসলাম গ্রহণ করেন, মুসলমান হওয়ার পরও আবু বকর রাজিয়াল্লাহু দুটো বিয়ে করেন। তাদের একজনের নাম ছিল আসমা বিনতে উমাইস রাজিয়াল্লাহা, তিনি ছিলেন জাফর ইবনে আবু তালিব রাজিয়াল্লাহের বিধবা স্ত্রী। তার গর্ভে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইবনে আবু বকর রাজিয়াল্লাহু। তার অপর স্ত্রী ছিলেন খাজরাজ গোত্রের হাবিবা বিনতে খারিজা আনসারিয়া রাজিয়াল্লাহা। আবু বকর রাজিয়াল্লাহের ইন্তেকালের পর তারই গর্ভে কুলসুম নামীয় একটি মেয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ওনার জীবন থেকে অনুকরণীয় যা কিছু জানলাম তার অনুসরণ করার, আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং নিজেদেরকে ইসলামের জন্য ভাবে উৎসর্গ করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।